যেদিন রবনা আমি আসিব না কোনো ছলে, শূন্য তুমি শূন্য সমাধি মোর, ছেদিও ফুল দলে যেদিন রব যদি মোর কোনো গান হাসি ভরা অভিমান, যদি মোর কোনো গান হাসি ভরা অভিমান, মনে পড়ে সেইখানে তুমি দিয়ে যেও আঁখি জলে, শূন্য তুমি শূন্য সমাধি মোর, ছেদিও ফুল দলে যেদিন রব সুরভি মোরে ফাল্গুন বন ছায়ে, নতুন ফাগুনে দিও দক্ষিণা সমীর বায়ে, যদি মোর স্মৃতি হায় ফুল সম ঝরে যায়, যদি মোর স্মৃতি হায় ফুল সম ঝরে যায়, দিন হলে অবসান জানি সে তো ঝরে বন তলে, শূন্য তুমি শূন্য সমাধি মোর, ছেদিও ফুল দলে যেদিন রবনা।